বৃন্দাবন রাম্য স্থান দিব চিন্তা মনি ধাম বৃন্দাবন রাম্য স্থান দিব চিন্তা মনি ধাম রতন মন্দির মনোহর রতন মন্দির মনোহর অবৃত কালিন্দিনীরে রাজহংস খেলি কোরে অবৃত কালিন্দিনীরে রাজহংস খেলি কোরে তাহে শোভে কনকো কমান তাহে শোভে কনক কমান তার মধ্যে হে মুখি কষ্ট দলে তার মধ্যে হে মুখি কষ্ট দলে দলে প্রধান নাই কষ্ট দলে প্রধান নাই তার মধ্যে রন্নাশনে বসি আছেন দুই চনে তার মধ্যে রন্নাশনে বসি আছেন দুই জনে শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা ও রূপ লাবণ্য রাশি কমিয়া পড়িছে খুশি ও রূপ লাবণ্য রাশি কমিয়া পড়িছে খুশি হাস্য পরিহাস সম্ভাষণে হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাস কর নিত্য লীলা সুখা মোয় নরোত্তম দাস কর নিত্য লীলা সুখা স্বরূপ মোর মনে সদায় স্বরূপ